যে দৃশ্য দেখি অন্য, এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য, এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য। হেথা দিনে দে অন্ধকার, হেথা দিনে দে অন্ধকার, হেথা নিচ্ছুম চারিধার, হেথা নিচ্ছুম চারিধার, হেথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম, হেথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম, যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম।